Book 2 22 22 محادثة قصيرة رقم 3 छोटो खाटो अड्डा 3 छोटो खाटो अड्डा 3 هل تدخن؟ আপনি কি ধূমপান করেন? আপনি কি ধূমপান করেন? سابقا نعم. হ্যাঁ, আগে করতাম. হ্যাঁ, আগে করতাম. لكن الان لا ادخن قطعيا. কিন্তু এখন আমি আর ধূমপান করি না. কিন্তু এখন আমি আর ধূমপান করি না. أيزعجك إن أنا دخنت؟ أمي سيجاريت خلكي أبنار أشوبيدها هبه؟ أمي سيجاريت خلكي أبنار أشوبيدها هبه؟ لا على الإطلاق. نا أكي باري نوي. نا أكي باري نوي. هذا لا يزعجني. أمار كونو أشوبيدها هبه نا. আমার কোনো অসুবিধা হবে না। هل تشرب شيئا؟ আপনি কি কিছু খাবেন? আপনি কি কিছু খাবেন? واحد كونياك. ব্র্যান্ডি? ব্র্যান্ডি? لا، الأفضل بيرة. না, সম্ভব হলে বিয়ার। না, সম্ভব হলে বিয়ার। أتسافر حضرتك كثيرا؟ আপনি কি অনেক ভ্রমণ করেন? আপনি কি অনেক ভ্রমণ করেন? نعم، وغالبا ما تكون رحلة عمل. হ্যাঁ, বেশিরভাগ ব্যবসার কাজে। হ্যাঁ, বেশিরভাগ ব্যবসার কাজে। ولكننا نمضي الان اجازه هنا কিন্তু এখন আমাদের ছুটি কিন্তু এখন আমাদের ছুটি ما هذا الحر কি ভীষণ গরম কি ভীষণ গরম نعم اليوم حار جدا فعلا হ্যাঁ আজ সত্যি খুব গরম হ্যাঁ আজ সত্যি খুব গরম لنذهب الى الشرفه চলুন বারান্দায় যাই চলুন বারান্দায় যাই غدا ستكون هنا حفله আগামীকাল একটা পার্টি আছে আগামীকাল একটা পার্টি আছে هل تاتون ايضا আপনিও কি আসছেন? আপনিও কি আসছেন? نعم، نحن أيضا مدعوون. হ্যাঁ, আমাদেরও নিমন্ত্রণ করেছে। হ্যাঁ, আমাদেরও নিমন্ত্রণ করেছে।